الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، نجير مال এর হেফাজতের জন্য বা হেফাজত করার ক্ষেত্রে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে এই অবস্থায় সে দরজায় শাহাদত শাহাদতের পদমর্যাদা লাভ করবে বলে আপনারা হাদিস শুনেছেন গত সপ্তাহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুন মালিহি ফাহুয়া শাহীদ, যদি কোন ব্যক্তি তার মাল রক্ষার্থে মারা যায় তাহলে সে শহীদ নিহত হয়, সে শহীদ। অন্য একটি রয়াত এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো, আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, যদি কোন ব্যক্তি আমার মাল নিয়ে যাওয়ার জন্য আসে, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার জন্য, তখন কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তুতিহি মালাক, তুমি তোমার মাল তাকে দিবে না। বললেন, বলুন তো, যদি সে আমার সাথে লড়াই করে? বললেন, কাতিল, তুমি তার সাথে লড়াই করো। বললেন, সে যদি আমাকে কাতল করে দিলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় তুমি হবে শহীদ। বললেন, যদি আমি তাকে হত্যা করি? আল্লাহ রসুল বললেন, সে হচ্ছে জাহান্নামী, কারণ তার উদ্দেশ্য খারাপ আর তোমার উদ্দেশ্য ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে সবাই শহীদ হয়। সে এসেছে আপনার বাড়ি ডাকাতি করতে, আপনি আপনার জান মালের হেফাজতের জন্য তাকে হত্যা করেছেন, এই অবস্থায় সে হলে জাহান্নামী, আর আপনি যদি মারা যান তাহলে আপনি হলেন শহীদ। অন্য রিওয়ায়েত এসেছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল বা এসে বললেন, আর-রাজুলু ইয়াতীনি ফায়ুরীদু মাল, قال ذكره بالله, এক ব্যক্তি আমার মাল ছিনিয়ে নেওয়ার জন্য আসলো, তখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ذكره بالله, তুমি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও, আল্লাহকে ভয় করো। বললেন, فإن لم يذكر, যদি সে উপদেশ গ্রহণ না করে, আল্লাহকে ভয় না করে, তখন কি করব? বললেন, فاستعين عليه من حولك من المسلمين, মুসলমানদের মধ্য থেকে যারা আছেন তাদের মাধ্যমে তুমি সাহায্য চাও, তাদের থেকে তুমি সাহায্য চাও। বললেন, যদি কেউ আমার কাছে না থাকে, তখন তুমি প্রশাসকদের সাহায্য নেবে, প্রশাসনের সাহায্য নেবে। বললেন, যদি প্রশাসন আমার থেকে দূরে থাকে আর সে তাড়াহুড়া করে, এই অবস্থায় কি করব? বললেন, قاتل دون مال حتى تكون من شهداء الاخره او تمنع مالك, বললেন, তোমার মাল রক্ষার্থে বা মাল রক্ষার জন্য তুমি লড়াই করো। তারপরে হয়তো তুমি আখরাতের সেই দরজায় শাহাদত লাভ করবে, আর না হয় তুমি তোমার মালের হেফাজত করবে। সুবহানাল্লাহ, নিজের মালের হেফাজত আরেকজনকে কেন দিয়ে দিবি, দিবে না, এক টাকাও দিতে নাই যদি সে ছিনিয়ে নিয়ে আসতে চায়। তবে সাধারণত এক টাকা দিতে মূল আমি বলছি মূল্য না, তবে এক টাকা দুই টাকার জন্য লড়াই করবে না। বললাম কেউ যদি আপনার থেকে এক টাকাও নিতে চায় দিবেন না, কেন নিয়ে যাবেন, আপনার এক টাকারও ইজ্জত আছে। তারপরে বললেন তুমি তোমার মাল রক্ষার জন্য লড়াই করো, এবারে হয়তো তুমি শহীদ হবে, আর না হয় তোমার মালে তুমি হেফাজত করবে। আল্লাহ দিনের হেফাজত আর নিজের জানের হেফাজতের জন্য যদি মারা যায় তাহলে সে শহীদ। কাফির কুফফার নাস্তিক বিভিন্ন কথা বলে যাচ্ছে, যদি কেউ আল্লাহ দিনের হেফাজতের জন্য মারা যায় যেভাবে হোক সে প্রতিবাদ করে তাহলে এই অবস্থায় সে কি হবে, শহীদ হবে। নিজের প্রাণের জন্য লড়াই করে যদি মারা যায়, জান রক্ষার্থে মারা যায়, সে হবে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, হাদিস শুনেছেন কিন্তু উদ্দেশ্য এক, মেইন তার যে কথাটি পেশ করা উদ্দেশ্য এই জন্য সম্পূর্ণ হাদিস পেশ করে, এটা হচ্ছে ওলামাদের কাজ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে তার মাল রক্ষার জন্য মারা গেল সে শহীদ, যে চা তার পরিবারের ইজ্জতাবু রক্ষার জন্য বা পরিবার রক্ষার জন্য মারা গেল সে শহীদ, যে তার দিন রক্ষার ক্ষেত্রে মারা গেল সে শহীদ, যে তার রক্তের হেফাজতের জন্য মারা গেল সে শহীদ। অমান কতিরা দুই জমি হব শহীদ, কত কত হয়েছেন রবুল আলমী মানুষের খাতা খুশির মাফ করে দেওয়ার জন্য। কারণ কেউ যদি শহীদ হয় আল্লাহর প্রতি, রক্তের ফুটা মাটিতে পড়ার আগেই রবুল আলমিন তার সমস্ত গুণা মাফ করে দেন। তবে একটা গুণা মাফ করেন, এটা কোনটা বলেন, ঋণ, ঋণ মাফ করেন, বাকি সব মাফ। সুবহানাল্লাহ, অন্য রায় এসছে মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শহীদ, অর্থাৎ কেউ জুলুম করে তার মাল আত্মসাত করবে, শব্দের শুনেছি, আর এই অবস্থায় যদি সে নিহত হয় তাহলে সে হল শহীদ। ১৭ নম্বর, আল মাউত মুরাদাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি পহরা দেওয়ার বা পহরার জন্য সে নিয়োজিত আছে, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে শহীদ। এক্ষেত্রে দুটি হাদিস উল্লেখ করছেন, একটি হল রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, এক দিন এক রাত আল্লাহর পথে অর্থাৎ জিহাদে গিয়ে প্রহরায় নিযুক্ত থাকা, মুসলিম সৈন্যদের হেফাজত কিংবা মুসলিম রাষ্ট্রের হেফাজত উদ্দেশ্য যদি এটা হয় তাহলে خیر من صیام شهر وقیامه, ایک ماس روزہ رکھا صیام پالن کرا اور ایک ماس قیام اللیل کرا تہجدے صلات کرا تے کو اٹھ بوچھن ایک دن ایک رات اللہ کو تھی جہاد پرائی جیت کو تھا ایک ماس روز صیام رکھا اور ایک ماس قیام کرا تے کو اٹھ এই জায়গায় ওই বেলা যে প্রতিষ্ঠা আছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের রওনা বেলাদি প্রতিষ্ঠান যেটা কথিত দাওয়াতি প্রতিষ্ঠান এটাই দেওয়া যায় না বেদাত আবার আপনাকে সিঁড়িকে নিযুক্ত করে দিবে এই যারা আগে গেছেন তোমরা তো বলে যাওয়া উচিত সব জেহাদে হাজির তাদেরকে নিয়ে তারা পেশ করে দেয় অথচ তাদের মধ্যে বেদাতে ভরা তাদের যেসব বই পুস্তক আছে শিরিক পর্যন্ত মৌজুদ আল্লাহ হেফাজত করুন আমরা সুযোগ গেছি আমাদের মধ্যেও শিরিক ছিল এই গোষ্ঠীর ভয় করবেন না দলিল আছে দলিলকে সামনে রেখে চলবেন বৎসর পর বৎসর যাবৎ আসছেন এই দর্শকে আলোচনা শুনছেন কিন্তু আপনাদেরও পরিবর্তন হয় না সলাতেরও পরিবর্তন হয় না এরকম মানুষ আছে কিনা এখানে এই মজুরি হয়তো মজুর যদি আপনি দেখেন অমুককে তাহলে সুন্দর তালিকায় সরাত আর যদি কেউ না থাকে আগে ঠিক আছে কিনা আজকে একটা লোক দেখলাম জুম্মার সলাতের আগে সরাত করছে রুকুন পর্যন্ত আদায় করছে না কিন্তু সে হয়তো মনে মনে ভাবছে ওই যে আগে বাইশ রেখা বাইশ রেখা করবো জুমার সলাত আগে বলো না লোকজন বাইশ রেখা আরো জিল্লা রুকু থেকে উঠে কিনা আলাতন চলে যাচ্ছে পরিপূর্ণ রূপে দাঁড়াচ্ছে না আমি সচক্ষে দেখছি ফলো করি মসজিদে ফলো করি কে কিরকম সলাত করে আশপাশে সলাতে প্রশান্তির সাথে প্রত্যেকটি রুকুন আদায় করে একটা রুকুন এটা আপনার সলাত হবে রুকুতে ওজন দাঁড়িয়েছেন পরিপূর্ণরূপে সুন্দর করে দাঁড়াতে হবে পিঠের অঙ্গগুলি সমানভাবে একদম দাঁড়াবে এরকম প্রশান্তির সাথে আপনি এরকম করি আপনার এলাকার হাত ধরে গেলাম চলে যায় সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর সলাপ আপনার সলাপ হবে না কথা বলছেন কিসের সলাপ জুম্মার সলাপের আগে সলাৎ করবেন হৃদয় বিশ রেখাত এরকম দুই রেখাত সলাৎ প্রশান্তির সাথে পড়ুন নবী করিম সলাহের সুন্নত অনুযায়ী এক কোটি রেখা থেকে উত্তর বলো সুবহান শত্রুলনা ইত্যা ভালো করে বুঝেন কি ফায়দা এক কোটি হৃদয় পাখির নিয়মান নবীয়মান এক ব্যক্তিকে দেখেছেন ওই রকম ভালো করে করতে বললেন তুমি সলাৎ পড়ো আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে ইসলামী স্বভাবের উপর ইসলামের উপর তুমি মরলে না তুমি তিন সাত ষাট বছর যদি এরকম সলাৎ করো তোমার সলাৎ হবে না তাই প্রত্যেকটা রুকুন সলাতে আদায় করবে এরকম করবেন না শুধু মাদ্রাসায় পড়লেও হয় না সেন্টারে আসলেও হয় না তালিম কাজ আর আলিম কাজ ওই হয় না শিক্ষিত হয়ে দিয়েছি যদি সলাৎ নিয়ম মতো না পড়ে কিরকম হয় রুকু যদি দাঁড়ালেন প্রশান্তির সাথে উঠে বললেন রব্বানা লাকাল হামদ আরামসে দুই সেজদার মাঝে পরিপূর্ণ রূপে শরীরের অঙ্গগুলি স্মরণ করে প্রশান্তির সাথে বসলেন, তারপরে যাবেন দ্বিতীয় সিদ্ধায়। এমনি ভাবে প্রত্যেকটা রুকুন শান্তির সাথে আদায়, আর হাত দ্রুত কি পড়ছেন কি না কি বুঝে না, এরকম সবাব হল বেশ মুশকিল। সুন্নত পড়বেন না, এটি মুশকিল যদি হয় সুন্নত পড়বেন, কিন্তু এরকম সবাব করলে তো সবাব হল না, আর সময়টা নষ্ট করা। কথা স্পষ্ট শুনে নাই সময় আপনি চলে যান, পরবর্তীতে আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা পর পড়ুন, অসুবিধা নেই। কিন্তু সরাত আসেন বাইশ রেখাত করার জন্য, এই যে বাংলাদেশে একটা প্রথা রয়েছে জুম্মার সরাত নাকি বাইশ রেখাত, সবাই বলুন আউজবিল্লাহ, নির্ধারিত কোন এরকম বাইশ রেখাত না। তবে একটা আছে, তাহিয়াতুল মসজিদ তো পড়তেই হবে, জুম্মার সলাতের পূর্বে চার রাকাত নির্ধারিত হওয়া সুন্নাহ। অন্যদিকে যারা হান্দি তরিকা, আমার হান্দি তরিকা আপনারা খেয়াল করেন, এই জায়গায় জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই জুম্মার আজান হয়, জুম্মার আজান হয় কিনা আপনি সুন্নতই করবেন, আপনি বললেন হানাফি তরিকা সুন্নত করবেন কই, এগারোটা পঞ্চাশে আজকে আজান হয়েছে ঠিক না, এগারোটা উনপঞ্চাশে এই সময় জোহর ওয়াক্ত তো তারা যে বলেন জোহরের উপর কিয়াস করে জুম্মার আগেও চার রাকাত করতে হবে, সে কিরকম হয় ওয়াক্ত হওয়ার আগে জোহরের সুন্নত পড়লে হবে প্রতিদিন আপনার জোহরের সুন্নত ওয়াক্ত হওয়ার আগে হবে, কি ভাব এবারে আগের তরিকায় ভাই সেটা করার জন্য কত রাখা যে পড়া হওয়া আপনার করে না। এত বছর আওয়াজ শুনলেন, বক্তব্য শুনলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার যখন সালাত শুরু করতেন তাকবীরে তাহিয়াতের সাথে দুহাত তুলতেন, তুলতেন কিনা বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফ আর মুসলিম শরীফ না বললে হয় না, আল্লাহ প্রথম হয়ে বলছি বুখারি এবং মুসলিমের হাদিস মৌলিক, দেখুন বুখারি মুসলিম অতীত কত অনুসরণ করে বুখারি মুসলিমের হাদিসকে তারা ধরে পাইয়ে দেয়, আর আপনি অমন আসেন বসে কিন্তু মানতে রাখি না শুধু আসেন, বড় দুঃখ লাগে এইসব লোকদের ব্যাপারে যারা দশে উপস্থিত হয় কিন্তু সুন্নতের উপর আমল করে না, বাইরে লোক যারা বুঝে না মারা যায়, তুমি আওয়াজ শুনেও আনো না, এরা হচ্ছে সুম্মুম বুকমুল উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুনের মতো, চাই সুন্নত হোক চাই ফরজ হোক নবীর ফরমান এসে গেছে আপনি মেনে নিন। আজকে যে খুতবা দেওয়া হয়েছে এই খুতবা তো আপনি বুঝলেন না, আপনি শুনেননি আবদুল্লাহ বিন আব্বাসের কথা, উনি পর্যায়ে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটি মাসআলা বলেছেন, এটা বিতর্কিত মাসআলা কিন্তু তার কথা সত্য, তিনি বলেছেন তোমরা এটা করবে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সামনে যারা উপস্থিত তারা বলেন আবু বকর আর উমর তো এটা করেনি বা তাদের রায় এটা না, তিনি বললেন يوشك أن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله صلى الله عليه وسلم وأنتم تقولون قال أبو بكر وعمر من يحجي وتيشن لكت برتش هوي تمالي الأبوار أكاس تك باتر برسم هوي جهدو آمين بلتي الله رسول صلى الله عليه وسلم بلتن আর তোমরা বলছো আবু বকর আর উমর বলছেন। নবীর ফরমান আসছে আবু বকর আর উমরের কথা চলে না, চলে স্পষ্ট কিনা মন থেকে বলছো না কিনা, মন থেকে বলবেন সবাই কিন্তু বলেন যাদের সবাই বলেন একমত যারা তারা বলেন। আল্লাহ রাসূলের ফরমানের আগে আবু বকর উমরের কথা চলে একমত, যারা একমত না হাত তোলেন, একমত না বুঝি কোন অসুবিধা নেই, খালি যদি আপনি বলেন আমি একমত তাহলে কিন্তু আজর থেকে সুন্নত তরিকা জবাব শুরু করবেন। ওহাই মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলছেন, রুকু থেকে উঠার সময় হাত তুলছেন, আপনি আগে থেকে শুনেন কিন্তু মানেন না, বলেন না আমার বাবার কথা ছাড়া চলব না। আপনি এই জায়গায় বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে আবু বকর উমরের কথা চলে না, বললেন তো ঠিকই কিন্তু সালাতে যখন যাবেন তখন কিন্তু আবু বকর মানব না, উমর মানব না, অন্য কোন খোলাফায়ে রাশিদিনও মানব না, আল্লাহ রাসূলকেও মানব না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব আমার পথ থেকে। আমার পথ বুঝেন কোনটা আমি বলবো না আপনারা বুঝেন, সবাই যারা বুঝেন তারা বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর বড় এই উন্নতির মধ্যে সেরা কে? আপনারা শুনলেন আব্দুল্লাহ বিন আব্বাসের কথা, আজকে এই খতিব এই হাদিস আপনাদের সামনে পেশ করেছেন, আপনারা বুঝেন যারা এই মুসলিম সওয়াব করেছে, যদি দুই একজন থাকে হয়তো বুঝতে পারে, আনা অনেক তো মনে করো কুতবা যদি আরো বুঝো মনে হয় থাকে না, মন থাকে অন্য জায়গায়, বুঝবে কিরকম আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আরো কি অল্পই হোক তবুও তো কিছু কিছু বুঝে আসবে। ইউসিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আমি বলছি আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমরা বলছো আবু বকর আর উমর বলেছেন, আমার মনে হচ্ছে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এটা কে বলেছেন? কে বলেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস আসলে আপনার মজহব জহব নাই, ওই এখন বলে দিলাম এই জন্য এই দোষে যারা আছেন বেশি জানলে আমি আপনাদের কি বলি অহংকার করবেন না, আন্তরিক ভাব নিয়ে আসতেন তাহলে উপকৃত হবে। এই তো যে অহংকার আমি বেশি জানি, অথবা আমি একটা গ্রুপের কেউ কেউ লাগে তোমার এরকম যেমন অন্য গ্রুপের সাথে সম্পর্ক, আমার সাথে কোন গ্রুপ নেই, আগে আছে কোন গ্রুপ নেই, সব সমান হয়তো আপনার এলাকায় কোরআন শুনে অনুযায়ী একটা মাদ্রাসা আছে, ওর সাথে হয়তো সম্পর্ক কিন্তু আসলে ওদের সাথে আমার ওই হিসেবে সম্পর্ক নয় গ্রুপ হিসেবে, আপনারা জানবেন যদি কারোর মধ্যে এই ধারণা থাকে এটা সরিয়ে নিন, গ্রুপিং রাখবেন না, গ্রুপিং জায়েজ না, এই গ্রুপিং এর কারণেই উম্মাহ আজ বিভক্ত বিভিন্ন দলে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছিল কয়টা কোন উত্তর দিন, আল্লাহ পথ কয়টা? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, একটা কেন একটা বুঝতে পারছেন, কেন পাঁচটা, কেন বারোটা, কেন তেরোটা, আর যারা হকের অনুযায়ী ওদের মধ্যে গেলে কিনটা পাঁচটা, তোমরা যারা বাংলার মাটিতে ভারতবর্ষে পাকিস্তানে কিন্তু দেখা যায় পথ অনেকটা আলিমদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, এটা এজন্য আপনি পথ বলবেন না, সবাইকে একই শিশু থাকবেন, ওইটা তোমরা কোরআন আর সুন্নাহ কেমন ভাবে পৌঁছাবেন না, যে আমার গ্রুপে আছে সেই একমাত্র শুনবি, আর যে আমার গ্রুপ মানে না সে গ্যাস শুনবি, এরকম বলবেন না, সবাইকে খেয়াল রাখা দরকার। তাই আমি বলছি আপনারা আলোচনা শুনেন আমল করবেন। আরেকজন রুদ্রী হওয়া আমি মসজিদে প্রবেশ করেছি, প্রবেশ করি একদম হাজার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাচ্ছে, এরকম করে যাইছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার তো অবস্থায় এক ব্যক্তিকে দেখলেন এরকম করে আসছে খুতবার অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ইজলিস ফাকাত আলাইকা, তুমি বসে যাও, তুমি লোকজনকে কষ্ট দিচ্ছ, যেখানে এসে জায়গা পেয়েছ শেষ প্রান্তে তুমি বসে যাও, ডিঙ্গিয়ে আসার প্রয়োজন নেই, বিশেষ করে জুম্মাতে। আবার আরেকটা কথা, এখানে আরেকটা মশালা আছে, শেখ ইবনে রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর এটা কিন্তু যুক্তিসঙ্গত, যদি কেউ এর বিরুদ্ধে আয়ত করতে পারে আল্লাহ আলম জানি না, কিন্তু আপনি খেয়াল করুন, আপনি আসলেন মসজিদে খুতবা রওনা হচ্ছে, খুতবা রওনা হচ্ছে তো সে আলাদা জবাব দিচ্ছে, তাহিয়াতুল মসজিদ পড়েন দাঁড়িয়ে আছে আর আলাদা জবাব দিচ্ছে, যখন আলাদা সে তখন দুরাকাত সালাত করছে, খুতবা শুরু হওয়ার পরে আপনারা আপনাদেরকে আমি বলি এই অবস্থায় কোনটা উত্তম হবে বলুন তো, কোনটা বলেন, আপনারা জানেন মশালা আজান হচ্ছে, আপনি আসেন খুতবা আজান হচ্ছে, ইমাম এসেছেন আজান হচ্ছে, আপনি এই অবস্থায় আজানের জবাব দিবেন না, দিয়ে সালাত করুন তারপরে বসুন, এই অবস্থায় আজানের জবাব দিবেন না, না দিয়ে সালাত পড়বেন, বুঝতে পারছেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, কারণ আজানের জবাব দেওয়া মুস্তাহাব সুন্নাহ, কথা ভালো করে বলবেন, আর খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব, জানেন তো তোরা, আজানের জবাব মুস্তাহাব, যদি বলে ওয়াজিব আজানের জবাব দেয়া তাহলে তো মুশকিল, মাইক্রোফোনে আজান দেওয়া নিয়ে বলে দিতে হবে, কি বলেন, কয় যে আজানের জবাব দেন, পাঁচ বক্স আজান হয় কয় যে আজানের জবাব দেয়, আপনি আজান শুনছেন কাজ করছেন আজান জবাব দেন কয় যে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে তারাই দেয়, তো আজানের জবাব দেয়া ওয়াজিব না শুন না মুস্তাহাব, আর খুতবা শোনা ওয়াজিব, এই জায়গায় আপনার সামনে দুইটা জিনিস, খুতবা শোনা ওয়াজিব, আজানের জবাব সুন্নাহ, এবারে আপনি তো তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন হয়তো এখন বা পরে, তাই এই অবস্থায় কোন পথ অবলম্বন করা উচিত, সুন্নাহ তরফ করা উচিত না ওয়াজিব তরফ করা উচিত, ভালো করে ওয়াজিব ছাড়া উচিত না সুন্নাহ ছাড়া উচিত, কথা বলছেন তো তোরা, কোনটার গুরুত্ব বেশি, তাহলে খুতবা শোনার গুরুত্ব বেশি, এইটা বলেছেন শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল রাখবেন অমুক আর তমুক বলবেন না, আসেন মসজিদে প্রবেশ করেছেন যেখানে জায়গায় একদম লাস্ট কাতারে আপনি সামিল বা না সালাত পড়বেন বসবেন, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে জায়গা পাচ্ছে না, আমি দেখলাম আমি সশক্তি দেখছি জায়গা পাচ্ছে না, তবুও একজন রাখছে ওই দুই সেন্টিমিটার মাঝে দাঁড়িয়ে সালাত আদায় করেছে, করে গিয়ে কাতারে ঢুকেছে। এরকম মানুষকে কষ্ট দেওয়া যায় না, আপনি একদম পিছনে বসে যান, দশে এসেছেন আপনি ডিঙ্গিয়ে আসবেন না, জায়গা আছে ওখানে বসে যান। আরেকজনকে আর আপনি যদি ডিঙ্গিয়ে আসেন, সে বক্তব্য শুনছে দশ শুনছে আপনার কারণে আপনি তাকে অমনোযোগী করে দিলেন, এমনকি যে আলোচনা করছে আলোচক তারও মনে কি সেদিক হয়ে যায়, হয় কিনা বলেন? খেয়াল করবেন, শুধু ইয়ে ইলিম অর্জন করলে হয় না, একটু আক্রোশ খরচ করতে হয়, জ্ঞান খরচ করতে হয়। আল্লাহ আপনাদেরকে বিরাট তৌফিক দিন, যারা যে বা যারা যাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এখানে উপস্থিত থাকেন আপনারা খেয়াল করুন, আর এই মাসালাটি দুইজনের জন্য হয় আপনারা সবার জন্য আমল করবেন ইনশাআল্লাহ, সুন্নাত তরি পায় সালাত করুন। আচ্ছা আচ্ছা, رباط يوم وليلة خير من صيام شهر وقيام الله تطير جهاد يقول جهاد الدين سيني دير بحرات جنو ایک رات ایک دين نجبت تھکا ایک ما صيام اور قيام تکوت سبحان الله الحمد انی بھاری মুসলিম রাষ্ট্রের বর্ডার সীমানার হেফাজতের জন্য করে নিয়ে খালিজ হয়ে পাওয়া যেতে হবে। এরপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামাল, আর যদি সে মারা যায় তাহলে যে আমল সে করত ওই আমল তার জন্য জারি থাকবে। কোন আমল? ওই যে আপনি প্রহরা দিচ্ছেন, প্রহরার সব কেয়ামত পর্যন্ত জারি থাকবে। বলো সুবহানাল্লাহ, এই হচ্ছে তার মানে। ওয়া ইন মা তাজরা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামাল ওয়া উজরি আলাইহি রিযকুহু, আর তার রিযক তার জন্য থাকে, তার জন্য তার রিযক চালু করে দেওয়া হবে। আর এটা কোন রিযক? বারযখি রিযক। যারা আল্লাহর পথে মারা যায় ওদেরকে আল্লাহ রিজিক দেয় তো ওই বারযখি রিজিক, দুনিয়ার রিজিক না, আল্লাহর পথে গড়া রিজিক হবে ওখানে। আর আরেকটা, ওয়া আমিনাল ফাত্তান, অন্য রিওয়ায়েতে আছে ওয়া ইয়ামানু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে সে রক্ষা পাবে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। যদি কেউ আল্লাহর রাস্তায় প্রহরত অবস্থায় মারা যায়, সুবহানাল্লাহ বিহামদিহি, এই রিওয়ায়েত মুসলিম ও নাসাই। আরেকটা এরপরে বলছেন, অন্য রিওয়ায়েত আছে ওয়া বুইসা ইয়াউমাল কিয়ামাতি শাহীদান, যদি কেউ আল্লাহর পথে প্রহরত অবস্থায় মারা যায় তাহলে কিয়ামতের দিন সে শহীদ হিসাবে উঠবে। كل ميت يختم على عمله إلا الذي مات مرابطا في سبيل الله فإنه ينمى له عمله إلى يوم القيامة ويأمن فتنة القبر. جدي منوش كنو بيكتي كنو بسته مرجع كنو عمل كرا بسته مرجع تولي اي عمل ترهن يبندو هيدا طبعا যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রহরত অবস্থায় মারা যাবে তার এই আমল বন্ধ হবে না, বরং তার এই আমল কিয়ামত পর্যন্ত এই আমলকে রব্বুল আলামিন বাড়াতে থাকবে, এটা বন্ধ নেই। আর কি করবেন? ইয়ামানু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন, সে নিরাপদ থাকবে। এই গেল ১৭ নম্বর কথা। ১৮ নম্বর, আস-সামিনা আকাব আল মাউত আলা আমালিন সালেহ, নেক আমল করা অবস্থায় মারা যাওয়া এটাও ভালো কথা, আলহামদুলিল্লাহ। এক একটা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من قال لا إله إلا الله ابتغاء وجه الله ختم له بها دخل الجنة. যদি কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আর এই অবস্থায় তার মৌত এসে যায়, তার খাতেমা হয়ে যায়, শেষ হয়ে যায় তার দুনিয়ার জিন্দগি, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। আপনি বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আর এই অবস্থায় মারা গেলেন, আপনি কি হবেন? যদি কারো সর্বশেষ কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে কি যাবে? জান্নাতে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তুমি হিংসা করে লাভ দেখলো, বলে বলো তো আমার সাথে সারা জীবন হিংসা করলো, একদম লাস্টে বলে দিয়েছে লা ইলাহা মারা গেছি, আছে কি নাকি? আল্লাহ যদি তাকে পজিশন দিতে চায় তো তোমার কি হবে? তুমি হিংসা করো না, হিংসা মহাপাপ, কবির এই যারা ক্লাসে আছেন হিংসা মুক্ত অবস্থায় আসবেন, উপকৃত হবে। আর যদি হিংসা থাকে নির্দেশ থাকে আর আসেন কোন বেদা নেই, হয়তো মনে হবে আমার সাথে হিংসা থাকতে পারে, এটা বেদা হবে না। আসেন খালিস আল্লাহ সন্তুষ্টি রাজের জন্য, কোরআন সুন্নাহ থেকে পাবেন, স্পষ্ট মানবেন, গুলামি করবেন না, আপনি হক পেয়েছেন হক মানবেন। মক্কার মুশরিকরা বা ইজমারও মুশরিকরা বিদাতীরা যখন তাদেরকে বলা হয় আল্লাহর কথা মানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, তখন তারা বলে হ্যাঁ সব ঠিকই তো আছে কিন্তু কি করবো, এ তো বুজুর্গরা দিন এরকম করে গেছেন, তোমরা একটু ছাড়বো কিরকম করে কিনা আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে না যে পথে আমরা আমাদের বাপদাদেরকে পেয়েছি সে পথেই চলব। এটা হচ্ছে মুশরিকদের কথা, মুসলমান এরকম বলে না। মুসলমান কি বলে? সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম আর মানলাম। ইহুদিরা আল্লাহর কান শুনছে, বলছে কি সামিআনা ওয়া আতাইনা, শুনবো কিন্তু মানবো না। কিন্তু আল্লাহ শুনছে কথা, বুঝছেন? নবীর কণ্ঠে কালামুল্লাহ শুনল, নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনল, বলছে কি সামিআনা ওয়া আতাইনা, শুনবো কিন্তু মানবো না। বলেন অসুবিধা নেই, যা বলার বলেন ভাই শুনি কিন্তু মানবো না। এটা কার গুণ? ইহুদিদের। এটা কার গুণ? মুশরিকদের। আর যারা আল্লাহ আল্লাহ বলি যারা নেক লোক তাদের গুণ হচ্ছে সামিআনা ওয়া আতাআনা গুফরানাক, সামিআনা ওয়া আতাআনা গুফরানাক রব্বানা وإليك المصير قال الله ولي قال الله سنان إمامنا آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك سمعنا وأطعنا হে রব শুনলাম এবং মানলাম, গুফরান এত ছোট্ট যদি গুণত্রুটি হয়ে যায় তুমি আমাদেরকে ক্ষমা করো, শুনলাম মানলাম আমল করলাম এত ছোট্ট যদি ভুল হয়ে যায় মোলাই মোলানা তুমি আমাদেরকে মাফ করো। এটা হচ্ছে নেক লোকের কথা। আর যে শয়তান গুফরান নেই, আস্তাগফিরুল্লাহ নেই, সে কি মনে করে? আমি তো ইবাদত করেছি এক নম্বর, আর ইস্তেগফার করতে হয়, এটা আরেকটা ব্যাপার। আপনি বলুন এটা কিন্তু, কারণ কোন এক ব্যক্তি আমাকে বলেছেন কাদিয়ানি সম্পর্কে, একটা কাদিয়ানি তার সাথে সলাপ করছিল, তিনি সলাপ আদায় করার পরে বলছেন এটাই শুনলেন। ফরজ সলাপ করার পর, সালাম দেওয়ার পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলা শুনলেন। কি বলা শুনলাম বলেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। তারপর বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এটা শুনলেন। এরপরে দোয়া আসে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা শুনলেন। ওটা নিয়মতান্ত্রিক প্রসঙ্গ আপনারা জানেন। কয়েকটা পদ্ধতি রয়েছে, আয়াতুল কুরসি পাঠ করেন শুননা, তিন কুল পড়েন শুননা। আচ্ছা, ওই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ করছেন, কাদিয়ানি সাথে ছিল, কাদিয়ানি হয়নি, তিনি বললেন বন্ড তো বুঝছেন, আপনারা দেখেছেন বন্ড, বন্ডদের ভ্যালু আছে বিভিন্ন রকমের। কবরে অতীত মাজারে কত বন্ড আছেন, কাঁচা বেঙ্কাঁচা গাঁদাকুর আছে না? ছোটবেলা একবার পুরো কবরে বড় এর আশপাশে আমি একদম ছোট সঠিক অঙ্কিন দশ বছর বয়স বুঝতে পারছেন, আমি যাচ্ছি ও বন্ধুর পাশে, একটা লোক গাউন দিয়ে যাচ্ছে আর একটা গাঁদাকুর এরকম করে আদা মজুদ হ্যাঁ এসে আরেকটা যদি থাপ করে দেয় বুঝলেন, সে কি করল তাকাচ্ছে কি রে দিয়ে থাপ দিয়ে বলছে দে দে। আচ্ছা, সেও তো অনেক গেছে তো খবরে গেছে বুঝছেন না, মাঝারে তারও তো আশা যদি এরকম কোনো বন্ধ বন্ধ দেয় এরকম করে তাহলে সব হয়ে যায়, এই আশীর্বাদ নিয়েই তারা যায় মাঝারে সরাসরি শির। কারো যদি এই আশীর্বাদ হয় লাই লাই লাল্লাহ বললে হবে না, মোহাম্মদ রসুল্লাহ বললে হবে না, দিয়েছে থাকো থাকালো বলছে দে দিয়েছে আরো দে দিয়েছে আরো দে দিয়েছে বলে যা তোর হয়ে গেছে বুঝতে পারছেন, অনেক খুশি হয়ে গেছে দেখান তো মন্ডল বুঝলেন, আস্তাগফিরুল্লাহ আলী সব কিছুর মালিককে, নিজেকের মালিককে, বিপদ দূর করার মালিককে, সান্ত্বনা দেওয়ার মালিককে, অশান্তি দূর করার মালিককে, রূপ দেওয়ার মালিককে, রূপ দূর করার মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ দূর করার মালিককে, সব কিছু নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ন্ত্রণ। আর সে হিসেবে সে বাবার কথা বলেই সব নষ্ট করে দিয়েছে। তো আমি বললাম মন্ডল এই কাজ استغفر الله هذا شيطان قاضيان قاضيان ওই ব্যক্তি সালাত পড়ার পর আস্তাগফিরুল্লাহ বলছেন, বলুন কি ভাই খবিস তো কাফের, কাদিয়ানি মুসলমান না, কাদিয়ানি কি বলেন কেউ যদি কাদিয়ানি মুসলমান সেও কাফের, কাদিয়ানি কাফের কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, আমাদের নবী আপনাদের সবার আছে না সর্বশেষ নবী কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল বলেন সত্যিকা। এবারে কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বা রসুল, নবী ও রসুল না মানে বুঝতে পারছেন সে মুসলিম না কাফের? আচ্ছা, সে যে বলল এই কাদিয়ানি না হয় ইনি বলেন কি হয় বলছে তুমি এইবার তো সালাত করছো তো আস্তাগফিরুল্লাহ করবি কেন? তার যুক্তি হবি সলাপ তো বলেছ তো আমার লেগে আস্তাগফিরুল্লাহ, যুক্তি? উনি বললেন তোমার কথা হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? দেখুন মিশকাত বের করে, দেখুন মুসলিম বের করে। قال النبي صلى الله عليه وسلم اذا انصرف من صلاته استغفر ثلاثا. الله رسول صلى الله عليه وسلم যখন সালাত শেষ করতেন, ফিরিয়ে বসতেন অথবা সালাম ফিরাতেন, তখন তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীর আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি বলছো নামাজ সালাত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ কেন বলবো? তো আমরা ওদের মতো না, সালাত করেছি, ইবাদত করেছি, পরিপূর্ণ সালাত হয়েছি, কোন গ্রান্টি দিতে পারবো? আর যদি একদম 100% হয়েও যায় তবুও ক্ষমা চাওয়া জরুরি। কত খাতা চুরি হয়েছে আল্লাহর কাছে ছাওয়া আস্তাগফিরুল্লাহ, তার মানে আল্লাহ তুমি আর মর্যাদা আরো বাড়িয়ে দাও, আরো বৃদ্ধি করো। এই কি আছে যে বলতে পারে আমার সালাত এখন পরিপূর্ণ? হাদিস من قال لا اله الا الله ابتغاء وجه الله ختم له بها دخل الجنه. যদি কারো সর্বশেষ কালাম হয় لا اله الا الله, আর لا اله الا الله বলার সাথে সাথে তার মৌত এসে যায়, তার শেষ নিঃশ্বাস তার থেকে বের হয়ে যায় বা শেষ নিঃশ্বাস ত্যাগ করে রূহ তার থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, চলতে ফিরতে বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আকবর বলবেন, আর বেশি বেশি করে যে কালিমা পড়বেন তা হবে আজল কালিমা। ওই হুকুমটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আস্তে আস্তে মনে মনে পড়বেন, জোরে পড়া কিন্তু জরুরি না, অথবা ছিড়িয়ে ছিড়িয়ে পড়া জরুরি না। বেদাতি তরিকায় বেদাতি মসজিদে বসে আলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কিরকম করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নবী পড়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এক সাথে মিলে সবাইকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেছেন বলে কোনো দলিল নেই। এটা হচ্ছে ফজিলতের আমল, সবাই পড়বে নিজ নিজ আওয়াজে আস্তে আস্তে, বুঝতে পারছেন? পথে ঘাটে যে যেখানে যাবে, গাড়িতে বসে আছে, সাইকেল চালাচ্ছে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অসুবিধা আছে? গাড়ি চালাচ্ছেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়ি চালাচ্ছেন তসবিহ পাঠ করুন, গাড়ি চালাচ্ছেন কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কালাম তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার অবস্থায় উট চলছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন বলে প্রমাণ আছে। এরপরে হাদিসের অংশ, ওমান সামা ইয়াওমান ابتغاء وجه الله ختم له بها دخل الجنه, কেউ যদি কোনো এক দিনে সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর এর মাধ্যমে যদি তার মৌত এসে যায় বা এর উপর যদি তার মৌত এসে যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ কত, কারণ আপনি যে রোজা রাখলেন কেন রাখলেন? আল্লাহর উদ্দেশ্যে, এটা হচ্ছে আদর জিনিস। আপনার মনের সংবাদ আমি জানি না, আপনার মনের সংবাদ আরেকজন জানে না, যিনি জানে তিনি হলেন আল্লাহ, ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর। আল্লাহ তার কেউ মনের খবর বলতে পারে না, বলবেন আমি বুঝি, হ্যাঁ গবেষণায় বুঝতে পারছি। অনেক সময় আছে বোধধারণা হয়ে যায়, সুধারণা করলে সব হয় আর বোধধারণা করলে কি হয় গুনা, তো আপনি ভালো ধারণা করবেন, ফায়দা হবে, সব পাবেন, অসৎ ধারণা করবেন কেন করবেন আরেকজনের প্রতি, একটা মানুষ যেমন অসুস্থ অথবা অন্য চিন্তায় আছে, সে চলে যাচ্ছে আপনাকে আপনার সাথে কথা বলেনি, অথবা ব্যস্ত আপনি মনে যে মনে হয় কিছু আছে, এরকম হয় কিনা? আবার কেউ কেউ মনে করে যদি কেউ মুজল্লিস ভেদর দিচ্ছে সবসময় শুধু আমাদেরকে দেখা আর বলে কথা, এরকম কিছু মনে আসে না? তার মনে ভাব থাকে সব আমাকেই বলি আর কি জন্য রাখবে। এটা ঠিক নাই, মন রাখবেন বড়, মন থাকবে প্রশস্ত, সবাই যারা এখানে শ্রোতা সবাই সমান, কোনো বিষ্ণু নেই। এবারে যখন বক্তা যখন বা আলোচক যখন আলোচনা করে সে হয়তো তার ইচ্ছে মতো হয়তো তোমার দিকে তাকাবে, হয়তো তাকাবে না, অনেক সময় খেয়াল হবে, অনেক সময় খেয়াল হবে না, কিন্তু তুমি বলবে না আজকে আমার দিকে তাকায়নি, তার মানে একটা কিছু আছে। আচ্ছা ওয়াল্লাহ, এটা কি হয়ে গেল? বদ ধারণা। তাই ধারণা করবেন, সুধারণা ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে এরপরে যাই, ومن تصدق بصدقه ابتغاء وجه الله قدم له بها دخل الجنه। কেউ যদি আল্লাহর পথে সদকা করে আর সদকা করেছে আল্লাহর পথে দান করেছে আর এই অবস্থাতে তার মত এসে গেছে তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, এই এক টাকাই দিন আল্লাহর পথে আমরা যেমন এখানে আসতাম মসজিদে মহিলারা বসে থাকে, আগে কিন্তু একটু কম ছিল, ইদানিং বেশি দেখছি, এ তো মহিলা এই মসজিদে মহিলাদের ভিড়। শাহ রহমান মসজিদ আসতে দেখলাম প্রত্যেকটি দরজা মসজিদ আগে আসতে সময় আর কি এখানে তো এসে পড়া পড়লাম, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সচ্ছল করে দেন, কারো কাছে যেন আমাদের হাত না পাঠাতে হয়, এই অবস্থায় যেন আমরা জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দোয়া করা দরকার, আরেকজনের কাছে হাত পাঠানো অথবা তুমি সচ্ছল সবল আর আরেকজনের কাছে গিয়ে বললে আমি গরিব আমাকে দিন, যাই না যায় যদি কোন ব্যক্তি কারো কাছে মাল চায় সম্পদ বৃদ্ধি করার জন্য তাহলে কিয়ামতের দিন যখন উঠবে তখন কঙ্কালের আকৃতিতে উঠবে, তার চেহারায় মাংস বলতে কিছুই থাকবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আছে আল্লাহ তোমাকে দিয়েছে, এছাড়া তুমি যুবক, তুমি সবল যুবক বা সবল, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হালাল কামাই করো, কিন্তু আরেকজনের কাছে হাত পাতাও, চলতে পারো না, যেতে পারো না, অসম্ভব চলা যায়, তাহলে সেও বলতে পারবো আলমিন তোমাকে আরেকজনের কাছে সওয়ালের অনুমতি দিয়েছে, ঠিক না? নিয়মতান্ত্রিক অনুমতি আছে কোরআন ও সুন্নাহ, তুমি সবল মাশাআল্লাহ, এই আমাদের কাছে এই যে মুরব্বী বৃদ্ধি ৭৩ বছর বয়স, ৭৩ বলতে বলতে যখন আরো দুই তিন মাস চলে গেল, আলহামদুলিল্লাহ কামাই করেন, নিজের হাতে কামাই করেন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, সবল রাখুক মুখ পর্যন্ত আর আমাদেরকেও রাখুক, এর থেকে আমরা শিক্ষা নেই। আমি তো দেখেছি আমার এলাকায় এক ব্যক্তি ৭২ বছর বয়স, তিনি নিজে রিক্সা চালান, ইদানিং জানি না, নিজের দিন জিজ্ঞেস করলাম কি অবস্থা, ও বলল না এখন না শরণ হয়েছে, ও বলছে না এখন তিনি রিক্সা চালান না, এখন যখন হয়তো এখন ভালো যদি আপনারা দেখেন ওই ফেসবুকে গুগল ছাড়ে বৃদ্ধাশ্রম বলে, তারা বৃদ্ধাশ্রম বলে কিনা হাই রে হ্যাঁ আল্লাহ হেফাজত করুন এইসব বৃদ্ধাদেরকে, বয়স্কদের স্পেশাল ভাতা দেওয়া উচিত ছিল সরকারের, খুঁজে নেবেন আর আমার সরকার তো আর বুঝিনি কিরকম, নিজের নিজের ক্ষমতা রক্ষার জন্য কি না করে, দুঃখীদের কোন খবর নাই, গরিবদের খবর নাই, জনগণের কোন খবর নাই, শুধু ইয়া বুঝ ইয়া বুঝ নিয়ে বসে আছে। এটি তো সরকারের কাজ আমাদের, আর কি বলবো। যখন দেখা যায় রিক্সা চালক বিরাজি বছর বয়স, 80 অধিক বয়স, তোমার আপনি জানেন কোথায়? আচ্ছা এরকম দেখছেন কিনা? আমার তো নিজের সশক্তি দেখা যায় 72 বছর বয়স। আর সেদিন দেখলাম ফেসবুকে বলছে 80 বছরের অধিক বয়স, দেখতেই দেখা যায় এরকম মানুষটা কৃষক কোন রকম কোন করে চালিয়ে যাচ্ছে। সব এলাকা সমান যারা এলাকার জনগণ অনেক সময় সহযোগিতা করবে, কিন্তু সাধারণ জনগণ কি করবে, কতটুকু করবে? এগুলো আসল কাজ হচ্ছে সরকারের। আল্লাহ আমাদের সরকারকে হেরিয়ে দিন, হকের পথে আসা তৌফিক দিন, শিরিক ছাড়া তৌফিক দিন। চৌদ্দ পূজা, শহীদ মিনার পূজা, যত পূজা আছে, আগুন পূজা, দুর্গা পূজা, দুর্গী পূজা, সব পরিত্যাগ করা তৌফিক দিন। আর সত্যিকারের মুসলমান হিসেবে তাদেরকে আল্লাহর পথে এগিয়ে আসা তৌফিক দান করুন। আচ্ছা এ হল আজকের আলোচনা শেষ। শেখ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলী শুভ মৃত্যুর আলামত 18টি উল্লেখ করেছেন। দ্রুত গতিতে এই 18টি শুধু উল্লেখ করব, মেন শিরোনাম হাদিস পেশ করব। প্রথম নম্বর, মৌতের সময় বলা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর, যখন মারা যায় তখন তার কপাল দিয়ে বা কপালের সাইড দিয়ে ঘাম বের হওয়া, শুভ মৃত্যুর আলামত। তিন নম্বর, জুম্মার রাত বা দিনে মৃত্যুবরণ করা, আলহামদুলিল্লাহ তোমার গায়ে ছিল কাজ, আল্লাহ তুমি দিয়েছে, ঠিক না? আল্লাহ থেকে মর্যাদা দিয়েছেন। আমি কারণ আমি জানি কি রুকু এরকম করেছে, এই জন্য বলি আর কি। আমাদের জানা আছে কোন কোন মুসলিম, আস্তাগফিরুল্লাহ, এক মুসলিম আরেক মুসলিমের সাথে মাসের পর মাস যায় কথা বলে না, ঠিক না? বছর পর বছর যায় কথা বলে না, তাই বলতে হয় খবরদার হিংসার ওখানে মানে তুমি তোমার মধ্যে সুখী কাটছে না। চার নম্বর, আল্লাহ পথের আল্লাহ দিনে ঠান্ডা পূরণ করার জন্য কাফিরদের সাথে লড়াই করছে, নাস্তিকদের সাথে লড়াই করছে, মুলহেদদের সাথে লড়াই করছে, আর লড়াইয়ের ময়দানে মারা গেছে, এটা তো আর বলতেই হয় না। আলাতুল শহীদ, সুবহানাল্লাহ, আর নিয়ত করা খালিস হলে আলাতুল জান্নাত, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে নিয়ত রাখতে হবে খালিস। এইগুলো চার নম্বর। পাঁচ, আল্লাহর পথে বেরিয়েছে জিহাদের জন্য আর সাধারণ মৌজ এসেছে, এইটাও শুভ মৃত্যু, আলহামদুলিল্লাহ। ছয়, তাউন বা মহামারী রোগে আক্রান্ত হয়ে করোনা রোগী ইত্যাদিতে আক্রান্ত হয়ে মারা গেছে, শুভ মৃত্যু। সাত, পেটের রোগে মারা গেছে, শুভ মৃত্যু। আট, পানিতে ডুবে মারা গেছে। নয়, আলহাদান, উপরে ভেঙে পড়ে গেছে কিছু গাছ অথবা দেয়াল, আর এর মধ্যে ইনশা আল্লাহ তাআলা এই জমানার যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় গাড়ির, এ তো সাবেক আশা করি ইনশা আল্লাহ। দশ নম্বর, মহিলা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, এটাও শুভ মৃত্যু। আপনার আলোচনা শুনেছেন, আগে অনেক আলোচনা করেছি। এগারো নম্বর আর বারো নম্বর, আল মাউত বিল হারাক, আগুনে জ্বলে বা পুড়ে মারা গেছে। আর একটা হচ্ছে জায়াতুল জান, বলতে তার অনুবাদ কেউ করেছেন নিউমোনিয়া, আর এখানে বলছেন ওই পাজরের ভিতর অংশে পর্দার ভিতরে শরীর ফুলে যাওয়া, ভিতরের অংশ। এই জাতুল জম যে রূপ ওটা যদি নিউমোনিয়া হয় তো হতে পারে। এরপরে ১৩ নম্বর আল মাউত বিদায় সিল, সিল রোগে আক্রান্ত হওয়া। আর এই অবস্থায় যদি মারা যায় যক্ষা বলেন অথবা বলতে পারেন শ্বাসকষ্ট। আল্লাহ আলম, আল্লাহ কত পথ রেখেছে। আরেকটা হচ্ছে ১৪ নম্বর, যদি কেউ তার নিজের মালের হেফাজতের জন্য মারা যায়, হেফাজত করতে গিয়ে নিহত হয়েছে, এক্ষেত্রে সে শহীদ। আর এটা হলো শুভ মিত্র আলামত। ১৫ নম্বর ১৬ নম্বর, যে ব্যক্তি তার দিনের দিন রক্ষার জন্য মারা যাবে, দিনের হেফাজতের জন্য সে শহীদ। যে ব্যক্তি তার জান রক্ষার জন্য রক্ষা করতে গিয়ে মারা গেল সে শহীদ, আলহামদুলিল্লাহ। ১৭ নম্বর, আল্লাহর প্রতি প্রহরান্ত অবস্থায় যদি মারা যায় তার এই মৌত শুভ মৃত্যু, তো তাদের শাহাদ ইনশা আল্লাহ। আর ১৮ নম্বর হল যদি কোন ব্যক্তি নেক আমল করা অবস্থায় মারা যায় তাহলে এটা হচ্ছে শুভ মৃত্যু। তাই আমি বলি কখনো কখনো আমরা দেখতে পাই যেমন সলাত আদায় করছে, সেজদার অবস্থায় আর উঠেনি, সুবহানাল্লাহ, এরকম শুনেছেন কিনা? কেন সেজদায় দিচ্ছে, সেজদায় গেছে, বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর যদি দোয়া জানে আরো سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي ملجئ مراك شوم لتجنا ونجي كذهن غوية في وضو كرسن غوية كده يست صلاة دائه كرده هده هده ذات كست اكسيدن دائه كسي بأمنتي مراك سن شوم لتجنا এর অপোজিট দেহ, তার অপোজিটও বলা উচিত। উদাহরণ, আজান হয়েছে, আজানের ডাক শুনে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মসজিদে যাচ্ছে, এমনি মুহূর্তে মারা গেছে, আমরা বললাম কি শুভ মৃত্যু। আর আরেকটা, আজান হয়েছে, আজান শুনেছে, শুনেও শুনেনি, আজানের ঘাট করেনি, দোকান বন্ধ হয়েছে, ডিউটি বন্ধ সলাতের জন্য, কিন্তু সে চলে গেছে ঘরে, ঘরে গিয়ে তাস খেলছে ১৫ মিনিট আধা ঘন্টা সুযোগ পেয়েছি, এরকম আছে কি নাকি মানুষ? আচ্ছা, আর কেউ কেউ আছে আর ওখানে গিয়ে ফেসবুক গিয়ে বসে আসি, কত কিছু আছে বর্তমানে বুঝলেন, আর না হয় নেট নিয়ে বসে আছে, আর কিছু নাই, বাস ফোনে বাংলাদেশে কথা বলে ওই নামাজের সময়। আচ্ছা আমি বলি, সালাত ছেড়ে জরুরি যদি ভ্রমণ সেটা কিন্তু কথা, আরেক ব্যাপার, জরুরি ব্যাপার আলাদা, সাধারণ ও একটু সময় নষ্ট করে, মুয়াজিন দিচ্ছে আলাদা, আর সালাত হাইও মেলেন না, আপনি ঘুমাচ্ছেন, মুয়াজিন বলছে হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, আর আপনি ওখানে ব্যবসা করছেন, আর আপনি টিভি দিচ্ছেন, আর না চাষ করছেন, আর না গল্প গুজব করছেন, আর এই অবস্থায় মারা গেছেন, শুভ মৃত্যু না অশুভ মৃত্যু? আচ্ছা আমাদের মধ্যে থেকে আমরা যারা এখানে উপস্থিত সবাই শুভ মৃত্যু চাই, যারা তার একটু হাত ধরে আমি চাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর, আল্লাহ তুমি আমাদের সবাইকে শুভ মৃত্যু দান কর, হকের পথে রাখো, আর হকের পথে রেখে তিনি আমাদেরকে মৃত্যু দান কর। আপনার ইমান তাজা করবেন, সব সময় হকের উপর থাকবেন, আর এই অবস্থায় যদি বলা যায় আলহামদুলিল্লাহ। এই তো কিছুদিন পূর্বে এই অনুযায়ী আমাদের যে আবু সালেহ, আবু সালেহ সেদিন বললাম, সে বললে আমার চাচাতো ভাই, ওই যে মুরগি অফিসে কাজ করত, শাহজাহান বা আব্দুর রহমান, আগে আব্দুর রহমান ছিল, আমি নাম পাঠিয়েছিলাম শাহজাহান, আব্দুর রহমান যে মসজিদে কাজ করত ওই মসজিদের ইমাম সওয়াব শেষ করেছেন, সওয়াব শেষ করে তসলিম ইমাম তো সে পড়নি, আর এই অবস্থায় চলে মারা গেছে সুলহানুল্লাহ হয়ে গেছে শুভ মৃত্যু দিলেন আল্লাহ আল্লাহ তাকে কবুল করেছে। তো আমরা চেষ্টা করবো ভালো অবস্থায় যেন থাকি, অসৎ অবস্থায় যাব মানে অসৎপথে যাব না, যাদের সাথে চললে আমি মনে করব আমি গলত পথে চলে যেতে পারি এদের সঙ্গ ত্যাগ করবেন, বুঝতে পারছেন বলবেন না খালি আজকে গেলে না বন্ধু সব কথা বলে কোন কোন শয়তান আছে আস্তে আস্তে ফেলে স্বীকার করে সে শয়তান তার ভিতর হয়ে গেছে নাস্তি তিন দিন কিছু মারে না, বুঝতে পারছেন ভিতর শয়তান আপনাকে যখন দেখে সহায় করে তার মনে আঘাত লাগে। আল্লাহ জানে আমি এই জায়গায় একটা লুট দেখতে পাই, উনি এক মার্কেটে কাজ করে কি কাজ করে জানি না, হয়তো গরমেন বা গরমেন সবসময় দেখি ভারাক্রান্ত সবসময় চিন্তিত মুখে হাসি নেই ঠিকই সাহান করলে বুঝে যায় যেমন আমি লুট দিয়ে গেছি ওই মার্কেটে সাহানের জবাব দিতে যেমন সে রাজি না কত অনুভব আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে হেরিয়ার দিন হুজুর তৌফিক দিন আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। আপনি যদি আপনার এক মুসলিম ভাইকে দেখেন আর মৃদু হাসিছেন আল্লাহ হুসুন বলেছেন আর মুসি হাসি আসলো আপনার ওর জোর মুসি হাসে আপনি কিনা ভাইটা সেটা দিলে থাকতে পারে একটা উদাহরণ দিলাম এটা আমরা পক্ষ থেকে আপনার মুখ ফ্রেশ আপনার চেহারা ফ্রেশ ও দেখবেন ফ্রেশ তবে বলেছি এক্ষেত্রে প্রতারণা করতে নেই কারণ অনিশ্চয় মানুষ অসুস্থ হতে পারে হয়তো হয়ে যায় আপনার সাথে কথা বলতে কিন্তু অন্য চিন্তা অথবা সে কোরআন তিলাওয়াত করছে ঠিক না অথবা সে বই পড়ছে আর আপনি গেলেন হঠাৎ করে তার মুখ থেকে হাসি আসবে নাকি অন্য চিন্তায় চিন্তিত অন্য কাজে ব্যস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ যা আলোচনা করলো আমাদের শুনলাম এ অনুযায়ী আমল করার তৌফিক দাও, হক মোতাবেক নিজের জীবন গঠন করার তৌফিক দাও, জীবন পরিচালনা করার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো, رب ارحمهما كما ربياني صغيرا ربنا ارحمهم كما ربونا صغارا আল্লাহ আমাদের ভাইদেরকে মাফ করো, বোনদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরাত্মীয় তথা সমস্ত সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জীবিত মৃত সকলকে মাফ করো, আপ নিয়ে আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো, আপ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মধ্যে সালাতের ত্রুটি রয়েছে আয় আল্লাহ তাদেরকে এই ত্রুটি দূর করার তৌফিক দাও, তাদেরকে ত্রুটি মুক্তি হয়ে সালাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দাও, আর সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, দুনিয়া মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে সাহায্য করো, ظالمينك فقران قرآ مجاهدين إسلامك شهد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير.